আবার প্রাণ ফিরে পাবে নদীটি, প্রাণ ফিরে পাবে নদীটি, আবার নতুন করে জ্বলবে মেঘের আড়ালে ডুবা তারারা, আবার নতুন করে জ্বলবে আবার প্রাণ ফিরে পাবে নদীটি, প্রাণ ফিরে পাবে নদীটি। মেঘে তোরাবে না চিরদিন, সরে যেতে হয় এটা সত্য, সকলের শেষ আছে আছে ঠিক, হোক না সে জিন দেউ দত্ত। মেঘে তোরাবে না চিরদিন, সরে যেতে হয় এটা সত্য, সকলের শেষ আছে আছে ঠিক, হোক না সে জিন দেউ দত্ত। সময়ে কথাগুলো বলবে মেঘের আড়ালে ডুবা তারারা, আবার নতুন করে জ্বলবে আবার প্রাণ ফিরে পাবে নদীটি, প্রাণ ফিরে পাবে নদীটি। রাত যত সুদীর্ঘ হোক না, তবু তার শেষ আছে জানো তো, প্রভাতীর আলো মেঘে হাসবে সকাল, এ কথা ঠিক ঠিক মানো তো। রাত যত সুদীর্ঘ হোক না, তবু তার শেষ আছে জানো তো, প্রভাতীর আলো মেঘে হাসবে সকাল, এ কথা ঠিক ঠিক মানো তো। তবু কেন বিশ্বাস টলবে মেঘের আড়ালে ডুবা তারারা, আবার নতুন করে জ্বলবে আবার প্রাণ ফিরে পাবে নদীটি, প্রাণ ফিরে পাবে নদীটি, আবার নতুন করে জ্বলবে মেঘের আড়ালে ডুবা তারারা, আবার নতুন করে জ্বলবে আবার প্রাণ ফিরে পাবে নদীটি, প্রাণ ফিরে পাবে নদীটি।